আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। ও জানে ভাসাইলাম না, ভাটি কোথাও নাই, আমি আমার ছিলাম নাকি, তুমি কোথাও না। ও জানে ঘাটে কোথাও নাই, আমি আমার ছিলাম নাকি, তুমি কোথাও নাই। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর।